আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আজ কা সবক সুন লিজিয়ে, সবক নম্বর 1170। ইয়ে সবক সুন মিলতে হি 2 রুপিয়া কিসি কো ভি দে দিজিয়ে, ইয়া তো 2 ডলার মসজিদ মে ডাল দিজিয়ে, 2 পাউন্ড ডাল দিজিয়ে, 2 রুপিয়া দে দিজিয়ে, 2 দিরহম দে দিজিয়ে, 2 চিজে দেনে কি ফজিলত হ্যায়, 2 টোপিয়া, 2 রুমাল, 2 লুঙ্গিয়া, কিসি কো 2 রোটিয়া, ইয়ে কিসি কো 2, তো ইয়ে 2 কা আদত জেহন মে রখনা। আব হাদিস সুনিয়ে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে হ্যায় কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ইরশাদ ফরমায়া, জো শখস কিসি চিজ কা জোড়া, মসলন 2 ঘোড়ে, 2 কপড়ে, 2 দিরহম, 2 গোলাম, 2 বান্দিয়া, 2 রুপিয়ে, 2 ডলার, সব আ গিয়া 2 কা আদত আল্লাহ কে রাস্তে মে খরচ করেগা, তো উসে জন্নত কে দারোগা বুলায়েঙ্গে হশর কে ময়দান মে, কে জন্নত কে হর দরওয়াজে কা দারোগা আপনি তরফ বুলায়েগা, ও ভাই ইয়াঁ আজা, ও ভাই, ও ভাই ইয়াঁ, ফরিশতা কহেগা হশর কে ময়দান মে, ও ভাই, ও ভাই ইয়াঁ, ও ভাই ইয়াঁ, কে ফুলা ইস দরওয়াজে সে আজা, ইস দরওয়াজে সে আজা, ইস দরওয়াজে সে আজা। اس پر حضرت ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ نے عرض کیا، یا رسول اللہ صلی اللہ علیہ وسلم، پھر تو اس شخص کو کوئی خوف نہیں رہے گا۔ حضرت محمد صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا، مجھے پوری امید ہے کہ تم بھی انہی میں سے ہوں گے، اے ابو بکر তুম ভি উনহি মে সে হোগে জিনহে হর দরওয়াজে সে বুলায়া জায়েগা। ইয়ে হাদিস সহি বুখারি শরীফ মে হ্যায়। আব দেখো, আজ ইয়ে সবক মিলতে 2 রুপিয়া খরচ করনা হ্যায় ভাই, মসজিদ মে ডাল দো, আর আগর কই মসজিদ দূর হ্যায় কই নেই তো বিবি কো দে দো 2 রুপিয়া হদিয়া, ও ভি আল্লাহ কে রাস্তে মে শুমার হোগা, বচ্চে কো দে দো 2 রুপিয়া ও ভি আল্লাহ কে রাস্তে মে শুমার হোগা, ইসমে কোই যাকাত বগেরা মুরাদ নেই হ্যায় ইসমে, 2 রুপিয়া দে আদমি, বেগম পাশে বেঠি হ্যায় 2 রুপিয়া দে দো, তো জন্নত মে হশর কা ময়দান কে অন্দর ইয়া শোয়ারবাজ মে বেঠা হ্যায় বিবি দে দে 2 চিজ কি। আরে মে ইয়ে ইয়ে আসান করকে বাতাতা হুঁ আপকো, ইতনা মিঠা মৌলভি নেই মিলেগা আপকো, কি কিসি কো ভি 2 রুপিয়া দেনে কি আদত ডালো, ইয়ে হামারে মাহল মে যে 2 রুপিয়া দে দো ভাই, 2 রুটি খিলা দো ভাই, ভাই 2 কপড়ে দে দো, কাহা তো ইয়ে বড়ি ফজিলত কি চিজ হ্যায়। হশর কে ময়দান মে কহ দিয়া যায়েগা কে সাহাব ইসনে জো হ্যায় 2 রুপিয়ে খরচ কিয়ে থে, তো হর ফরিশতা কহেগা জন্নত কা জো জিম্মেদার হ্যায় ভাই মেরে দরওয়াজে সে আজা, ও ভাই মেরে দরওয়াজে সে আজা, ও ভাই, কিতনি বড়ি ফজিলত কি চিজ হ্যায়। ইসলিয়ে ইয়ে হাদিস সুনতে হি আমল কর লেনা, আল্লাহ তাআলা হাম সবকো জন্নত কে বড়ি বড়ি জন্নতো মে দাখিল ফরমায়ে। আব জো হ্যায় আজ তো মেরি রায় ইয়ে, 10 মর্তবা সূরে ইখলাস পড় কর আপনে লিয়ে জন্নত মে তো জানা হি জানা হ্যায় ইনশাআল্লাহ, 2 রুপিয়া দেঙ্গে তো জন্নত তো পক্কি হো গই, দারোগা বুলায়েগা, লেকিন আপন ওয়াহ বাংলা ভি বনা লেবে না ভাই, তো 10 মর্তবা সূরে ইখলাস পড় লেনা। মায়ে বহনে বেটিয়া বচ্চিয়া আগর মাজুর হ্যায় তো কই বাত নেই, জব ভি ফারিগ হো জায়ে উস ওয়াক্ত 10 মর্তবা সূরে ইখলাস পড় কর আপনে লিয়ে জন্নত কে অন্দর বেহতরিন বাংলা ওয়েল সেট জিসমে ফার্নিচার বগেরা সব হ্যায় লগানা নেই পড়েগা, সব কুছ তৈয়ার হ্যায়, ও আল্লাহ তাআলা ফৌরন হামারে লিয়ে বানা দেঙ্গে। তো আর মে দুয়া করতা হুঁ কে আল্লাহ, ইয়ে মেরা সবক সুননে কে বাদ জো 2 রুপিয়া ইয়া 2 চিজ কোই ভি খরচ করে দে কিসি কো, اور جو 10 مرتبہ سورہ اخلاص پڑھے، اے اللہ اس کی قیامت تک کی آنے والی نسلوں کو قبول فرما اور اس کی جائز مرادوں کو پوری فرما. اے اللہ اس کی جائز حاجات کا تو غیب سے تکفل فرما. اور اے اللہ تجھ سے آخر میں اتنا کہتا ہوں کہ اس کے لیے تو دنیا میں بھی جنت کے فیصلے فرما، مرنے کے بعد بھی جنت کے فیصلے فرما. 10 مرتبہ سورہ اخلاص پڑھے گا تو جنت میں تو بنگلہ تو دے گا ہی دے گا انشاءاللہ، وہ تو امید ہے. تو اللہ لیکن میں دعا کرتا ہوں کہ اس کو تو دنیا میں بھی بنگلہ دے دے. آمین آمین یا رب العالمین. والسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ، وآخر دعوانا الحمدللہ رب العالمین. 2 روپیہ خرچ کرنا ہے اور 10 مرتبہ سورہ اخلاص پڑھنا ہے، بھولنا مت. بھولو گے چوکو گے، کوئی دیر نہیں لگتی ہے. 10 مرتبہ سورہ اخلاص پڑھنے میں کوئی 5 گھنٹے 50 گھنٹے نہیں لگتے ہیں، اور دوسرا کا پیسہ بھی خرچ نہیں ہوتا ہے، اس لیے اس کی قدر کر لیجیو. آمین. والسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ، وآخر دعوانا ان الحمد للہ رب العالمین.